অনুসরণ ও আনুগত্যের সওগাত নিয়ে কোথায় যাচ্ছ? ফিরে এসো, চলো সোনার মদিনার দিকে, যেখানে শুয়ে আছেন বিশ্বনবী কামলিওয়ালা রাসূল। তার আদর্শকে মস্তকে ধারণ করে চলো সম্মুখ পানে, তবেই পাবে মুক্তি। কে যাবি আয় তোরা সোনার মদিনায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, সময় চলে যায় হায় রে, সময় চলে যায় হায় রে, সময় বয়ে যায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়। ইমামে আজম যিনি নবী মুস্তফা, ইমামে আজম যিনি নবী মুস্তফা, সুপথ দেখালেন তিনি, সুপথ দেখালেন তিনি, চলি সেই তরিকায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, সময় চলে যায় হায় রে, সময় চলে যায় হায় রে, সময় বয়ে যায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়। নবীজির বাণী সবই তোহি, নবীজির বাণী সবই তোহি, তাই সে আদেশ ছেড়ে, তাই সে আদেশ ছেড়ে চলছ কোথায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, সবাই চলে যায় হায় রে, সবাই চলে যায় হায় রে, সবাই বয়ে যায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়। মদিনার মানুষ আর বৃক্ষলতা, মদিনার মানুষ আর বৃক্ষলতা, চমকে উঠেছিল, চমকে উঠেছিল পাহাড়ি সোয়ায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, সবাই চলে যায় হায় রে, সবাই চলে যায় হায় রে, সবাই বয়ে যায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়। বলেছেন নবী ভ্রান্ত হবে না, বলেছেন নবী ভ্রান্ত হবে না, আমল থাকে যদি, আমল থাকে যদি কিতাব ও সুন্নাহ, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, কে যাবি আয় তোরা সোনার মদিনায়, সবাই চলে যায় হায় রে, সবাই চলে যায় হায় রে, সবাই বয়ে যায়,